الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا. اي سوره سوره النصر قران کریم এর সর্বশেষ সূরা যেটি সূরা হিসাবে নাযিল হয়েছে এই সূরা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সর্বশেষ যে সূরা নাযিল হয়েছে এটা হলো এই সূরা আর সর্বপ্রথম যে কয়েকটি আয়াত নাযিল হয়েছিল তা আপনারা জানেন সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত আর সর্বশেষ যে আয়াত নাযিল হয়েছে মুফাসসিরিন আযাম বলেন তা হচ্ছে সূরাতুল বাকারার আয়াত واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. এই সূরার অর্থ اذا جاء نصر الله والفتح যখন আসবে আল্লাহর নসরত আল্লাহর সাহায্য والفتح এবং বিজয় ورأيت الناس يدخلون في دين الله افواجا আর আপনি দেখবেন লোকজন আল্লাহর দিনে দলে দলে প্রবেশ করছে فسبح بحمد ربك واستغفر তখন আপনি আপনার রবের প্রশংসা সহ গুণগান বর্ণনা করুন পবিত্রতা বর্ণনা করুন واستغفره আর কাছে ক্ষমা চান انه كان توابا নিশ্চয় তিনি তওবা কবুল করি সুবহানাহু ওয়া তাআলা. ইদা জা, তাহলে ইদা জা বলা হয়েছে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ কালের ক্ষেত্রে যখন আসবে নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য. ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন আন-নাসরু হুয়া তাসলিতুল্লাহিল ইনসান আলা আদুহি বিহাইসু ইয়াতামাক্কানু মিনহু ওয়া ইয়াখদুরুহু ওয়া ইয়াকবিতুহু. নাসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার শত্রুর উপর কর্তৃত্ব দান করবেন এমন ভাবে যে সে তাদেরকে তার নিয়ন্ত্রণে আনতে পারে, তাদেরকে লাঞ্ছিত করতে পারে, অপমানিত করতে পারে, পরাজিত করতে পারে. এটাকে বলা হয় নাসর. নাসর যদি কোন গ্রুপ, কোন দল, কোন রাষ্ট্রের বিজয় লাভ করে আল্লাহর পক্ষ থেকে জয় বলেছেন নাসরের অর্থ, তাহলে তার অর্থ হবে কি বিজয়, অন্যের উপর প্রাধান্য লাভ করা, অন্যকে পরাজিত করা. যদি অন্যকে পরাজিত করতে পারে তাহলে এই অবস্থায় সাধারণত একটা আনন্দ তারা উপভোগ করেন. যদি খেলা হয়, খেলাতে আপনারা দেখেছেন কি অবস্থা হয়, তাহলে যদি দুই রাষ্ট্রে পরস্পরে লড়াই হয় আর এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর বিজয় লাভ করে তাহলে তখন কতটুকু খুশি আর আনন্দ তারা উপভোগ করবে. আর এখানে উদ্দেশ্য নাসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন, তাকে কর্তৃত্ব দান করবেন মক্কাবাসীর উপর বিশেষ করে. ইদা জাআ নাসরুল্লাহ, এই মক্কাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা খুব খুশি, তারা ভাবছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিয়ে গেছেন, আর আসবেন না, তাই নাকি? কিন্তু রব্বুল আলামিন, এতে ছিল হিকমা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে আসলেন, আবার দেখুন নিজ বাড়ি থেকে কেউ যদি আপনাকে বের করে দেয় তাহলে আপনার কতটুকু কষ্ট হবে। অন্যদিকে মক্কা হচ্ছে মক্কা, আপনার বাড়ি না, বাংলাদেশের বাড়ি না, ঠিক না, ইন্ডিয়ান কোনো বাড়ি না, পাকিস্তানের কোনো বাড়ি না, মক্কা হচ্ছে মক্কা। কাবা, ওখানে কাবা সংলগ্ন হচ্ছে তার বাড়ি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ পরিবারের লোক না, কাবার মুতাওয়াল্লি পরিবারের লোক হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাদা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি ছিলেন, তত্ত্বাবধায়ক ছিলেন। এই বংশের উপর থেকে এই বংশের লোকজন কাবার খিদমত করত, আর এদেরই সন্তান হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন তিনি হিদায়াত নিয়ে আসলেন তখন ওরা সবাই তার থেকে বিমুখ হয়ে গেল, তার শত্রু হয়ে গেল। এই আসল জিনিস হচ্ছে হিদায়াত। আপনি যদি হিদায়াতের পথে চলেন, হকের পথে চলেন, আপনার আপন জন আপনার শত্রু হবে। যেভাবে গত সপ্তাহে আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল, কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়েছে সে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তারা তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে বললেন, হে কাবা, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। পৃথিবীতে যেসব জায়গা রয়েছে সব স্থানের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর এর আগে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তুমি। কিন্তু যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত তাহলে আমি ওখান থেকে বের হতাম না, আমি বাধ্য হয়ে আজকে বের হচ্ছি। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত ছিলেন না, সাহস ছিল, হিম্মত ছিল। তাই রব্বুল আলামিনের নির্দেশে তিনি ওখান থেকে বের হয়েছেন, আবার সাথে সাহস ছিল, গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি রাষ্ট্র, মদিনা ভিত্তিক রাষ্ট্র গঠন করার তৌফিক দিলেন। হল নিয়মতান্ত্রিক রাষ্ট্র। এবারে কাফিরদের সাথে বিভিন্ন সময়ে লড়াই হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রথম যে যুদ্ধ ছিল, যে যুদ্ধকে রব্বুল আলামিন আল ফুরকান বলেছেন, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী যুদ্ধ, তা হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করলেন। নবী বিজয়ী হলেন, সাহাবায়ে কেরাম বিজয়ী হলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। 70 জন কাফিরকে তারা কাতল করলেন, আর 70 জন কাফির কে বন্দি করলেন। ঘটনা আপনারা অনেকেই জানেন। আর এই ঘটনা ঘটেছিল বদরের যুদ্ধ রমজান মাসে 17 তারিখ দ্বিতীয় হিজরিতে। অন্যদিকে মক্কা বিজয়, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু, যখন নসরত আসবে আল্লাহর পক্ষ থেকে আর ফাতহ, তা হয়েছে 8 হিজরিতে রমজান মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কাফেরদের চুক্তি হলো ষষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়া, প্রসিদ্ধ চুক্তি, একে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছিলেন উমরা আদায় করার উদ্দেশ্যে, কিন্তু কাফিররা ওখানে তাকে আটকিয়ে দিল হুদায়বিয়া এর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এসেছি লড়াইয়ের জন্য না, যুদ্ধের জন্য না, আমি এসেছি শুধু উমরা করবার চলে যাব। কিন্তু তারা বাধা প্রদান করল, শয়তান শত্রু সবসময় চৌকান্না থাকে, কারণ তারা দেখছে যদি এখন তিনি মক্কায় ঢুকে যান হয়তো ওখান থেকে পরে বের নাও হতে পারে, আরো মুশকিল, তাইলে আগে আগেই তার পথ রুদ্ধ করে দেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু শত্রুতা করলে কি হবে, আল্লাহ যার ইজ্জত বাড়াবার তার ইজ্জত বাড়াবেই ইনশাআল্লাহ। তোমার মন কপট, তুমি ওই অবস্থায় থাকবে, অসুবিধা নাই, কিন্তু যার ইজ্জত আল্লাহ বাড়াবে তার ইজ্জত বাড়বেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন, এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করবেন, উমরার জন্য বের হয়েছেন, হ্যাঁ, আর তারা বাধা প্রদান করল। পরবর্তীতে চুক্তি সাপেক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বেরিয়ে গেলেন, আবার ফিরত উমরা করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম হিজরিতে পরবর্তীতে এসে উমরা করেছেন, তারপরে গেছেন মদিনায় নিয়মতান্ত্রিক। অষ্টম হিজরিতে মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে যে চুক্তি ছিল সে চুক্তি তারা ভঙ্গ করেছে। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্যবাহিনী নিয়ে মদিনা থেকে বেরিয়েছেন মক্কার দিকে। খুব গোপনীয়তার সাথে, গোপনীয়তা অবলম্বন করে বের হয়েছেন, কাফেররা যেন বুঝতে না পারে আল্লাহ রাসূল এসেছেন। তাহলে এটা হচ্ছে যুদ্ধের টেকনিক, যুদ্ধের কৌশল। মুসলমানরা এসব ক্ষেত্রে বুঝে না, অনেক মুসলমান যদি আমরা বুঝতাম তাহলে আমরা এখনো বিজয়ী থাকতাম। নিজের ভেদ বলে দেই, তাই না? কিন্তু আসলে হচ্ছে ওই শয়তান, শয়তানকে বলতে নাই, শয়তানকে শয়তান হিসেবে রাখতে হবে। আপনি কাফের, এটা হলো আল্লাহর শত্রু, ঠিক না? নবীর শত্রু, সাহাবায়ে কেরামদের শত্রু, আল্লাহর কালামের শত্রু, মুসলমানদের শত্রু। এই কাফিরকে ওই রকম ভাবা উচিত যেভাবে একটা সাপ যদি আপনার কাছে থাকে তাহলে সাপের কি অবস্থা হয়, সাপকে আমরা ভয় করি কিনা? তাহলে আল্লাহর দুশ্মন, আল্লাহ বলেছেন কাফির হচ্ছে আমার দুশ্মন, শয়তান হচ্ছে আমাদের দুশ্মন, আমার দুশ্মন। ইন্না শাইতান লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশ্মন, লা তাত্তাখিদু আদুই ওয়া আদুউকুম আউলিয়া, তোমরা আমার দুশ্মন আর তোমাদের দুশ্মনদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, রব বলেছেন। কিন্তু রব কি বলেছেন সাপ আমার দুশ্মন? আল্লাহ বলেছে হিংস্র প্রাণী আমার দুশ্মন বলেছে? বলেনি। কাকে দুশ্মন বলেছে? কাফেরদেরকে দুশ্মন বলেছে। তাই দুশ্মনদেরকে চিনা দরকার। যদি কেউ মুনাফিক হয়, আপনি দেখেন তার ভাব সাপ যেমন মুনাফিকের মতো, তাহলে তাকেও চিনতে হবে, খুব চৌকান্না থাকতে হবে। আমরা এটা বুঝি না, অনেক সময় দুঃখা খেয়ে যাই, কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেতেন না বিদায়। তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তখন ইসলামের দিগ্বিজয় হয়েছিল, দিগ্বিজয় লাভ হয়েছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে। কারণটা কি? তিনি বুঝতেন আল্লাহর দুশ্মন কোনটা, নবীর দুশ্মন কোনটা, সাহাবাদের দুশ্মন কোনটা, আর আমাদের দুশ্মন কোনটা, মুনাফিক দুশ্মন কোনটা, আর আসল দুশ্মন কোনটা, সবই তিনি বুঝতেন। এই জন্য তিনি বলেছেন, লাস্তু বিখাব্বিন ওয়ালাল খাব্বু ইয়াখদাউনি, আমি ধোঁকাবাজ নই কিন্তু কোন ধোঁকাবাজ আমাকে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। তাই তো উমর ইবনে খাত্তাবের নাম শুনলে রোম সম্রাট পারস্য সম্রাট এরকম তত্তর করে কাঁপত। আমি বলি এই জমানায় যারা প্রকৃত মুসলমান রয়েছে, যাদের মধ্যে কিছুটা স্পিরিট রয়েছে জিহাদের, তাদের কথা যদি কেউ শুনে ওইসব দুশ্মনরা যেখানেই থাকুক দেখবেন ওদের বিরুদ্ধে অপারেশন করে, আর যারা নিমুজুমু নিমুজুমু নম নম নম নম করে ওদের ব্যাপারে কিছুই নাই, ওদেরকে সাজ সরঞ্জাম সব দিয়ে, যত বাহিনী আছে সব দিয়ে, জলবাহিনী স্থলবাহিনী যা আছে সব দিয়ে তাদেরকে সহযোগিতা করে, করে কিনা। আর যারা আল্লাহর পথে লোকজনকে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের দায়িত্ব আদায় করে, হকের পথে লোকজনকে আহ্বান করে, অসৎ কাজ থেকে বারণ করে, তাদের বিরুদ্ধে লড়াই করে, আর যারা বলে তুম বি ঠিক হো মাই বি ঠিক হু ইয়ে বি ঠিক হ্যাঁ, ওদের সাথে সব যত বাহিনী আছে সব বাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করে। সবাই বলি নাউজুবিল্লাহ, আমার কথা সত্য না মিথ্যা বুঝবেন, একটু আন্তর্জাতিক চোখ এদিক সেদিক নাড়াবেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সবার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে জিহাদ করেছেন, বদরের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, ফতেহ মক্কার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন, করেছেন কিনা? না বলেছেন শুধু তোমরা চলে যাও আমি এখানে বসে থাকবো? তাই তিনি হচ্ছেন প্রধান সেনাপতি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শুধু আপনি এরকম বললে হবে না, আমল করতে হবে। তাই দেখা যায় যারা শুধু বারো রবিউল আউয়াল উপলক্ষ করে অথবা রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে কিছু একটা করে, যখন আল্লাহর নাফরমানি স্পষ্ট কোনো কিছু হচ্ছে এদের বিরুদ্ধে তাদের থেকে প্রতিবাদ খুবই কম হয় বাংলার মাটিতে, সত্য না মিথ্যা? দেখুন তো আপনার, আমি তাদেরকে দেখিনি নাস্তিক্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাংলাদেশে, আমি তাদেরকে দেখিনি হক বলতে জালিমের বিরুদ্ধে হক বলতে, আমি তাদেরকে দেখিনি, কারণ ওদের আকীদা ঠিক নাই, যার ফলে ঈমান হচ্ছে দুর্বল। এবারে যখন ঈমান দুর্বল তাই সৎ কথা বলতে পারে না, আর যারা হকপন্থী ওদের ঈমান যেহেতু সবল তাই তারা আর ঘরে বসে থাকতে পারে না, কিছু না কিছু বলে দেয়, মার খাই তবুও বলবো। কিন্তু সবসময় মার খেলে হবে না, এক সময় আসবে অবশ্যই, যদি মুসলমান মুসলমান হয় তাহলে মুসলমান মার খাবে না, মার দেবে ইনশাআল্লাহ। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, রব্বুল আলামিন বলেছেন তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন মক্কা বিজয়ের সময় 10,000 সৈন্যবাহিনী নিয়ে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তা প্রাপ্ত, বুঝতে পারছেন কিরকম ছিলেন, কিরকম প্রশিক্ষণ প্রাপ্ত, নবী যা বলেছেন তাই তারা পালন করেছেন, যাকে বললেন সিপাহ সালার সেই সিপাহ সালার হবে, যাকে বলেছেন সে হবে এই ইউনিটের প্রধান সেই প্রধান হবে, কোনো কোনো সময় কোন সাহাবী আসতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এই জিনিসের দায়িত্বশীল বানিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি এই জিনিসের দায়িত্বশীল তোমাকে বানাবো না, কারণ তিনি বুঝতেন কে কোন জিনিসের উপযোগী। এতৎসত্ত্বেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা প্রকৃত সাহাবা ওরা কিন্তু মন খারাপ করেনি। মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধের সময় তারপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বণ্টন করেছিলেন তখন কিছু সংখ্যক মানুষ বলল এর দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মোতাবেক ন্যায় বণ্টন করেনি, অন্যায় বণ্টন করেছেন। বুঝতে পেরেছেন? লা হাওলা, এরকম লোক ছিল, এক ব্যক্তি এসেছে এরকম বলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক পর্যায়ে বলেছিলেন, আমাকে এর থেকে, আমাকে যে কষ্ট দিয়েছে দেয়া হয়েছে, এর থেকে আরো বেশি কষ্ট দেয়া হয়েছে মূসা আলাইহিস সালামকে। লাকাদ উযিয়া মূসা আকবার মিন হাযা। তাহলে বিভিন্ন রকমের কথা আসতে পারে, আপনি যদি দিনের পথে থাকেন, খেদমত করেন, আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা আসতে পারে, এই অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর শয়তানদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আর সেদিন আপনাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আও ইন্না নাউযু বিকা মিন খলীলিন মাকিনিন তারানি আইনুহু ওয়া কলবুহু ইরানি ইন রাআ মিন্নী হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়াতান দাফআহা আও আযাআহা নাউযু বিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন চতুর আর দুকাবাজ বন্ধু থেকে আশ্রয় চাই যার চোখ আমার দিকে তাকিয়ে থাকে আর মন দিয়ে সে সবসময় আমার খেয়াল করে আমি কোন পথে আছি, কিন্তু আমার সামনে কিন্তু বন্ধু। ইন রাআ মিন্নী হাসানাতান দাফানাহা, যদি আমার থেকে ভালো কিছু হয় তাহলে ওটা গোপন রাখে। ওয়া ইন রাআ মিন্নী সাইয়াতান আযাআহা, আর যদি সে দেহে আমার থেকে কোন ভুল হয়ে গেছে তাহলে এটা প্রচার করে। আল্লাহ আমাদের সকলকে এরকম বন্ধু থেকে হেফাজত করুন। আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 বাহিনী নিয়ে বের হলেন আর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আম্মি আখবারানা আনহুম। হে আল্লাহ, আমাদের সংবাদ মক্কাবাসীদের থেকে আমাদের সংবাদ তুমি গোপন রাখো, ওদের চোখ অন্ধ করে দিও, ওরা যেন না দেখে আমরা যে আসছি, যেন তারা প্রস্তুতি নেবে। বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে গোপনীয়তা অবলম্বন করে মক্কায়ে মুকাররমায় অষ্টম হিজরির 20 রমজানে মক্কায়ে মুকাররমায় ঢুকলেন, 20 রমাদান। আল্লাহ তাকে সাহায্য করেছেন, মক্কা বিজয় হল, কুরাইশের লোকজন কাবার আশপাশে এসে জড়ো হয়েছে। ওই সময় কাবার দরজার চৌকাঠ ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাআশারা কুরাইশ মা তাযুন্নুনা আন্নী ফাঈলুন বিকুম। হে কুরাইশের লোকজন, তোমরা কি মনে করো, তোমাদের ধারণা কি, আমি তোমাদের ব্যাপারে কি করতে পারি? আর এই নবী, ওই নবী, যে নবী 8 বছর আগে তাদের এখান থেকে তারা তাদেরকে তাকে তাড়িয়ে দিয়েছে, আজ এই মক্কা তিনি বিজয় করেছেন, কত বছর পরে? 8 বছর পরে। সুবহানাল্লাহ, বড়াই করবেন না, আজকে আপনার সুদিন, হয়তো কিছুদিন পর আপনার দুর্দিন হতে পারে, ঠিক না? আজ আপনি বলেছেন এরকম বেশ দিন না, ইনশা আল্লাহ তাআলা মক্কা বিজয় হয়েছে, আমরাও আশা রাখি ইনশা আল্লাহ ইসলামের বিজয় হবেই হবে। মার খেলে ফায়দা। এবারে তারা কি বলল, খায়রান আখুন করিমুন ওয়া ইবনু আখিন করিম, আপনার সম্পর্কে আমাদের ধারণা ভালো, আপনি হচ্ছেন আমাদের ভালো ভাই আর ভালো ভাইয়ের ছেলে। মাশাআল্লাহ, এখন যাবে কোথায়? কিছু মানুষ আছে ঠেকায় পরে ইসলাম কবুল করে, ঠিক না? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মানুষের সাথে ভালো আচরণ করতেন, ও খারবান শয়তান, পরে সে ইসলাম কবুল করবে আস্তে আস্তে বুঝে, সব তো সমান হয় না। আর কিছু মানুষ না, আচরণ আচরণ নাই, হক বুঝেছি হক মানব। এদের সবার আগে ছিলেন আবু বকর সিদ্দিক, বলেন রাদিয়াল্লাহু আনহু, সত্য না মিথ্যা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মিরাজ থেকে, এসে তো মক্কায় ঘোষণা দিলেন, আবু জাহেল খুব খুশি, আপনারা জানেন শুনেছেন, এসে এবারে বলছে আবু বকরকে আজকে পিছিয়ে দিব রাদিয়াল্লাহু আনহুকে, আজকে সুযোগ, ওকে আমাদের পথে নিয়ে আসা, আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর বললেন, যেমন লাগছে যেমন একটা বিশেষ প্রয়োজনীয় এসেছে, কি ব্যাপার? সে বলছে, এতদিন তো আপনি মোহাম্মদের সাথে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থাকবেন না কিন্তু। ও বলছে, কি ব্যাপার একটু বলো তো, তারপরে দেখি কি ব্যাপার। হ্যাঁ, সে খুব খুশি, এই সুযোগের সন্ধানে কিছু মানুষ থাকে কিন্তু আমাদের, আমাদের ব্যাপারেও কিছু মানুষ থাকে সুযোগের সন্ধানে আমাদের দুশ্মন বানাতে চায়, কথা বুঝছেন? তাই আমাদেরকেও খেয়াল রাখতে হবে কে আমাদের শত্রু আর কে মুনাফিক, কে শয়তান, বুঝতে পারছেন? সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছু মানুষ এরকম আছে সব জায়গায়। হাদা আবু জাহল সুযোগ বুঝে বলছে, এখন আর থাকবে না তুমি মোহাম্মদের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার বলো? সে বলছে, এতদিন তো মোহাম্মদ যা বলতো দুনিয়ার কোথায় বলতো, আজকে কিন্তু সাত আকাশের উপর গিয়ে কোথায় গিয়ে কোথায় আবার চলে এসছে, এই কি যাচ্ছে? এখান থেকে নাকি গেছে ওই বেতন মকদেশ, তারপর ওখান থেকে উপরে গেছে, তারপর হাজার চলে এসছে। আমরা বায়তুল মকদেশ যাই এক মাসের পথ অতিক্রম করার পরে তারপর যাই, আর সে নাকি একই রাত্রে সব চলে কোথায় কোথায় গিয়ে আবার চলে এসছে, দেখো তো। আবু বকর বললেন রাদিয়াল্লাহু আনহু, তুমি কি বলো, তুমি সুযোগ পেয়েছো, সুযোগের সন্ধানে তুমি শয়তান? হ্যাঁ, শয়তান বলেননি আর কি, আমি আমি বলছি তুমি সুযোগের সন্ধানে। বলছেন, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সন্ধ্যায় আমাকে, তিনি এই পৃথিবীতে থেকেই আমাকে বলেন, আকাশের খবর আসমানের খবর আল্লাহর পক্ষ থেকে সংবাদ বলেন, আর আমি বিশ্বাস করি আজকে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস গেছেন, বাইতুল মাকদিস পাড়ি দিয়ে সাত আকাশের উপর পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকে নিয়ে যাওয়া নিয়ে গেছেন, তারপরে আবার এসেছেন, তিনি এগুলি সচক্ষে দেখেছেন, তাহলে এ কথা কি আজকে আমি বিশ্বাস করব না? সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? দুনিয়া থেকে বলেন আকাশের সংবাদ আমি বিশ্বাস করি, আর আজকে তো সে নিজে গেছে, তাহলে বিশ্বাস করব না? আমাদের ইমান এরকম হওয়া উচিত আবু বকরের মতো, বুঝতে পারছেন? আগার টলে তো পাহাড় টলে, লেকিন মুমিন কা ইমান না টলে, পাহাড় সরতে পারে কিন্তু মুসলমানের ইমান সরতে পারে না। যদি এরকম হয় তাহলে হচ্ছে আমরা মুসলমান, আর না যখন ধাক্কা খায় কি না না আরেকটা, হ্যাঁ ওই সাদা এটা ইসলাম লা। আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপর সাবিত রাখুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন বলল, আপনি আপনার ব্যাপারে আমরা ভালো ধারণা করি, আপনি হচ্ছেন আমাদের একজন সম্মানিত ভাই, সম্মানিত ভাইয়ের ছেলে, ভালো ভাই, ভালো ভাইয়ের ছেলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فاني اقول لكم كما قال يوسف لاخوته لا تثريب عليكم اليوم يغفر الله لكم سبحان الله আমি ওইভাবে বলছি যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ক্ষেত্রে বলেছিলেন, لا تثريب عليكم اليوم আজকে আমি তোমাদেরকে দোষারোপ করব না, তাই আমিও আজকে, তোমরা আমাকে এত কষ্ট দিয়েছো, আমার বাড়ি থেকে তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছিলে আল্লাহর কথা বলার জন্য, দিনে তাওহীদের কথা বলার জন্য এত কষ্ট কষ্ট দিয়েছ আমাকে, আমার সাথে কতবার তোমরা যুদ্ধে লিপ্ত হয়েছ, আমাকে ওহুদের যুদ্ধে আমার দাঁত মুবারক তোমরা শহীদ করেছ, ওহুদের যুদ্ধে তোমরা আমার আঙ্গুল মুবারক শহীদ করেছ, ওহুদের যুদ্ধে আমাকে এরকম তোমরা আহত করেছিলে, আরো কত কষ্ট দিয়েছ, এই মক্কার মাটিতে আমাকে কত কষ্ট দিয়েছ, আমি মক্কায় কাবাকে সামনে রেখে আমি সালাত আদায় করছিলাম, আমি সেজদায় গেলাম, এমনি মুহূর্তে তোমরা মুশরিকরা মুশরিক নেতারা আমাকে এত কষ্ট দিলে, উটের উদরি এনে আমার মাথায় রেখে দিয়েছিলে, এত কষ্ট কষ্ট দিয়েছ, এত ছোট্ট, আজকে আমাকে আমার রব বিজয় দান করেছেন, আমি ওইসব আগের সব ঘটনার কোন ঘটনা নাই, আমি আজকে আজ তোমাদের থেকে আমি প্রতিশোধ নিব না, আজকে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। এই হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি বলছেন? ইযহাবু ফা আনতুমুত তালাকা, তোমরা যাও, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। আর একই রব্বুল আলামিন একই বিজয় বলে ঘোষণা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি। আর এই আয়াতে, আচ্ছা ওই আয়াতের তাফসীরে কিন্তু আলেমরা অনেকে বলেছেন এই বিজয় বলতে আসল বিজয় হলো সুলহ হুদায়বিয়া, হুদায়বিয়ার সন্ধি হয়েছে, আর এই সন্ধি হওয়ার কারণেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করতে পেরেছেন, তাহলে সুলহ হুদায়বিয়া এবং মক্কা বিজয় উভয়ের এর মধ্যে সামিল। আর এখানে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই ফাতহ বলতে মুফাসসিরিন নিজাম প্রায় ঐক্যমত পোষণ করছেন, বলছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ফাতহ বলতে মক্কা বিজয়। এবারে হলো মক্কা বিজয়, মাশা আল্লাহ, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন, ওরা এরকম সুযোগ পেয়েছে, ওরাও তার শুকরিয়া জ্ঞাপন করেছে, তাই না? মাফ করে দিয়েছেন, তারা সকলে ইসলাম কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। কিছু মানুষ আবার ছিল অপেক্ষমান, দেখি মুহাম্মদের অবস্থা কি হয়, সে যদি বিজয়ী হয়ে যায় তাহলে আমরা তার সাথে ঈমান নিয়ে আসবো, আনাইল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন মক্কা বিজয় হয়ে গেছে, ওরা সবাই হালাত দলে দলে এসে আলাতুল ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, ইসলাম কবুল করেছে, তাই না? তাই আল্লাহ বলছেন পরবর্তীতে আয়াতে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকজনকে যখন আপনি দেখবেন আল্লাহর দ্বীনে দলে দলে তারা প্রবেশ করছে, এই মক্কা বিজয় হওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসত, এক তো মক্কাবাসী সবাই ইসলাম কবুল করেছে, বাইরে থেকে লোকজন দলে দলে এসে ইসলাম কবুল করতে লাগলো। সুবহানাল্লাহ, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তারপরে আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি, এখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, যখন আপনি এই অবস্থা দেখবেন লোকজন দলে দলে আসছে, মক্কা বিজয় হয়ে গেছে, মদিনার লোকজন তো আছেই, হ্যাঁ, তখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। আসলে বাহ্য তো বলার এরকম যেমন লাগছিল বলা হবে তখন তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবো, তাই নাকি? কিন্তু এই শব্দ না এসে অন্যটা এসছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, হামদ প্রশংসা বর্ণনার সাথে সাথে। তাহলে একটা হচ্ছে তসবিহ আর একটা হচ্ছে হামদ, তসবিহ আর হামদ দুটোই একসাথে এখানে একসাথে উল্লেখ করা হয়েছে, এক তসবিহ আর একটা কি হামদ। তাহলে তসবিহ কি? التسبيح تنزيه الله تعالى عما لا يليق بجلاله, আল্লাহর শানের বিপরীত যেটা আল্লাহর জন্য উপযোগী না, এ থেকে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এর নাম হচ্ছে তসবিহ। তাই আপনি যখন বলবেন সুবহানাল্লাহ, তার মানে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, এরকম গুণাবলী থেকে যেসব গুণ আল্লাহর জন্য উপযোগী না, কথা বুঝছেন, অনুপযোগী গুণ যেগুলো, তাহলে যখন আপনি বলবেন সুবহানাল্লাহ উদাহরণ, তখন আপনি বুঝে শুনে বলতে হবে আল্লাহর শরীক কেউ নাই, ঠিক না? ওটি তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ফাসুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহ ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে আল্লাহর সাথে শিরিক করে এর থেকে আল্লাহ মুক্ত, এর থেকে আল্লাহ পবিত্র। তাহলে তাসবিহ সব রকমের অনুপযোগী গুণ থেকে আল্লাহ মুক্ত, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ। তাই দেখুন সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বুল আলামিন তার তাকে 1000 নেকি দান করবেন কিংবা তার 1000 গুনাহ মাফ করবেন। সহিহ মুসলিমের রিওয়ায়াত। তো সুবহানাল্লাহ, তাই সুবহানাল্লাহ বলার ফজিলত বেশি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হামদ কাকে বলে? আল্লাহর পরিপূর্ণ গুণগান বর্ণনা করা, মহাব্বত ভালোবাসা আর আজমত সহকারে, বড়ত্ব সহকারে আল্লাহর প্রতি মহব্বত আছে, ভালোবাসা সহ আপনাকে বলতে হবে আল্লাহর গুণগান আলহামদুলিল্লাহ। আর আপনি বোঝেননি বলে আলহামদুলিল্লাহ মুসলমানরা বলে হয়েছে, তাহলে মুসলমান? যেমন অনেক হিন্দু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে কি মুসলমান? অনেক হিন্দু ভালোভাবে, মুসলমানরা যতটুকু জানে তার থেকে বেশি জানে সাধারণত। আমাদের এক ভাই এখানে ছিলেন অনেক পূর্বে মুরব্বী, ভাই আরমান আলী, তিনি বলেছেন তার এলাকায় এক পীর ছিল, হিন্দু পীর, নাউযু বিল্লাহ মিন যালিক। পীরতন্ত্র যে ঠিক না এটা একটা প্রমাণ। আচ্ছা তুমি যে বলো পীর, তাহলে তো মুসলমান পীর অনেকটা মানা যায় ঠিক না, ওইটা হিন্দু পীর, হিন্দু কিরকম পীর, সে নাকি পাঁচপারা কোরআন হিফজ করেছে। এবারে যেহেতু পাঁচপারা হিফজ কোরআন করেছে, তাই মানুষ বলে না তার মধ্যে একটা কিছু আছে, না হলে সে পাঁচপারা কোরআন হিফজ করলো কিরকম, বুঝতে পারলেন তো? এই হচ্ছে বেলকি বাজের পিছনে মানুষ পড়ে যায়। আপনারা খুব সতর্ক থাকবেন, বেলকি বাজের পিছনে যাবেন না, চাই হিন্দু পীর হোক চাই মুসলিম পীর হোক, এক পীরের কাছে যাবেন না, যাবেন কোরআন এবং সুন্নার জ্ঞান যাদের মধ্যে আছে, কোরআন এবং সুন্নাহ থেকে যারা বলতে পারে মুসলিম মুসাইল, তাদের কাছে যাবেন। কেন আপনি কথিত পীরদের কাছে যাবেন? ওরা আপনাকে হক পথ থেকে দূরে সরিয়ে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে, নাউযু বিল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হামদ ওয়াস্তাগফিরহু, আর কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও। দেখুন তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, মাফ কিনা? একমত আপনারা না দ্বিমত আছে? একমত, দ্বিমত হলে আবার অসুবিধা আছে। আর একটা অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে রাখেন, তার থেকে গুনাহ হবেই না আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুহাম্মদের ইজ্জত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের সালাত পড়তেন লম্বা, তার পা মুবারক ফেটে যেত অথবা ফুলে যেত, আর কোন কোন ফরমায়েশে এরকম ফেটে যেত, সুবহানাল্লাহ এরকম হতো। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করছেন সালাত, অথচ وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر, অথচ আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরান, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি এই সালাত পড়তেন, সুবহানাল্লাহ বিহামদিহি, তাহাজ্জুদের সালাত। আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, দাবিতে এক নম্বর, ফজরের নামাজ দেখেন কি অবস্থা, দাবিতে এক নম্বর। এমনকি কালকে ভাই বলল আমাকে, আমাদের ক্লাসও আছে হজও করেছে কিন্তু ফজরের নামাজ নাই। মানে সব না, কিছু মানুষ এরকম আছে, আছে কিনা ভাই? আর আমি বলি আমাদের এই দর্সে যারা আসেন এই উনায়জার মাটিতে, এই দর্সে শত শত লোক উপস্থিত হয় ঠিক না অঠিক? আজকে এই দর্সে কম লোক হয়নি, বৃহস্পতিবারে কম লোক হয়নি, শুক্রবারে কম হয়নি। এই সেন্টার ছাড়া আমাদের যেসব দর্শ হয়েছে বিভিন্ন বাসায় বা ভিলাগুলোতে, দেখুন আমাদের লোক সংখ্যা কম না ইনশাআল্লাহ তাআলা। অনেক লোক যেসব দর্শে আমি যাই, আমি বলি ওই ওদেরকে বাদ দিন, এই সেন্টারে যারা উপস্থিত এরা সবাই যদি ফজরের নামাজ পড়ে তাহলে মসজিদে কিন্তু লোক কম হবে না, ওনাদের আনা আছে কারা আছে, কি বলেন আপনারা? তাই আমরা সবাই আল্লাহর পথে এগিয়ে আসি, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ব, ফজরের সালাতও পড়ব। মন থেকে বললে আল্লাহ তৌফিক দিবে, সবাই বলুন ইনশাআল্লাহ। কেউ কেউ যদি আবার বলে না না ইনশাআল্লাহ বলে মুশকিল, বলবো না ওয়াদা হয়ে গেছে। আচ্ছা আমার সাথে ওয়াদা পড়ো না আল্লাহর সাথে ওয়াদা পড়ো? আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো আল্লাহর সাথে আপনি ওয়াদা করে দিলেন, আল্লাহ আমি তোমার যাবতীয় অঙ্গীকার পূরণ করব, ওয়াদা হলো কিনা? আচ্ছা আসি, তাই আমরা অঙ্গীকার পূরণ করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলছেন ওয়াস্তাগফিরহু, ওই কোন কোন লোক আছে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভুল হয়েছে, এই জন্য এইরকম তার ব্যাখ্যা করলাম। কেউ কেউ বলে কি ওয়াস্তাগফিরহু মানে নাউযু বিল্লাহ, এটা মারাত্মক ভুল। বলছে নবুয়তের রিসালাতের দায়িত্ব আদায়ে যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে তা থেকে ক্ষমা প্রার্থনা করো। সবাই বলি নাউযু বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন তা তিনি পরিপূর্ণরূপে তার উম্মত পর্যন্ত পৌঁছিয়ে গেছেন, এর মধ্যে বিন্দু মাত্র ত্রুটি করেননি করেননি করেননি। সবাই একমত? আর এই আকীদা হচ্ছে আমাদের, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় যখন খুতবা প্রদান করেন, এমনি ভাবে অন্যান্য জায়গায় খুতবা প্রদান করেন, সাহাবে কেরামদেরকে জিজ্ঞেস করেছেন আমাকে আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন তোমরা কি বলবে? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাই এক বাক্যে বলেছিলেন আশহাদু নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা, আমরা সবাই সাক্ষ্য প্রদান করছি আপনি পরিপূর্ণরূপে রিসালাতের দায়িত্ব আমাদের পর্যন্ত পৌঁছিয়ে গেছেন, ওয়া আদাইতাল আমানাতা আমানতের দায়িত্ব আদায় করেছেন, ওয়া নাসাহতাল উম্মাতা আপনার উম্মতকে হকের পথ দেখিয়ে গেছেন, কল্যাণের পথ দেখিয়ে গেছেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করলেন আল্লাহর দিকে, হ্যাঁ খুতবারত অবস্থায় এই আঙ্গুল উপরের দিকে উঠান আর বলেন আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ, তিনবার বলেছেন। তাহলে আমাদের আকীদা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণরূপে রিসালাতের দায়িত্ব তার উম্মত পর্যন্ত পৌঁছিয়ে গেছেন, ঠিক আছে? তাহলে আমরা গুমরা আকীদা করব না, আমাদের আকীদা ঠিক করব। এবারে যখন রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন এবারে আমার কাজ শেষ। লোকজন সবাই দলে দলে ইসলামের ছায়া তলে এসে যাচ্ছে, এসে গেছে, এমনি ভাবে দিনের কাজ পরিপূর্ণ হয়ে গেছে, তাই আর আমি আর থাকব না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে কিতাবুত তাফসীরে এসেছে ইযা জাআ নাসরুল্লাহ তাফসীরে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রুকুতে আর সেজদায় বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকাল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকাল্লাহুম্মা গফিরলি। অর্থাৎ এই আয়াতটি নাযিল হওয়ার পরে বেশি বেশি করে সূরা রুকুতে আর সেজদায় এই তাসবিহ পাঠ করতেন। তাহলে এই তাসবিহ আমরা পাঠ করব কিনা? অনেক মুসলমান জানে না, যারা জানে না আপনারা আমল করুন, আমার দশ যারা পরে শুনবেন আপনারা আমল করবেন, বলবেন না এটা অন্য মধব, অন্য মধব না, যে পথে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথই আমাদের, যে মধব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পথই আমাদের। তাই আমরা রুকুতে সেজদায় বলবো সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকাল্লাহুম্মা গফিরলি। এই সূরা যখন নাজিল হলো আমি বলেছি এই সূরা বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ শেষ, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর দুনিয়াতে আর বেশ দিন রাখবেন না, তুলে নেবেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাফসীর জানতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, বয়স কম, তিনিও জানতেন। সাহাবা ইকরামদের মধ্যে যিনি তাফসিরে সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। এই জন্য তার উপাধি হচ্ছে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের লিডার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আর এটা কেন তার কারণও রয়েছে। একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার খালা হচ্ছেন মাইমুনাহ রাদিয়াল্লাহু আনহা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু নবী পত্নীদের একজন, আমাদের মায়েদের একজন, এক আম্মা হলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আব্দুল্লাহ বিন আব্বাস তার খালার বাড়িতে যেতেন। আমরাও ছোটবেলায় যেতাম কিনা, এখনো বাচ্চারা যায় কিনা? আপনি যদি বলেন হ্যাঁ দা তোমার খালার বাড়িতে আজকে যাবেন, দেখবেন সবাই হাত তালি দেয়, খুব খুশি, ঠিক না? ঠিক যদি বলে হ্যাঁ দা মামার বাড়িতে যাবে, ও আরো মুশকিল, আরো খুশি, মুশকিল বলছি, আরো খুশি, আরো মবজুদ, বাচ্চাদের অবস্থা তাই তো। আচ্ছা যদি আপনি মনে হন কি দিতে বলে এবার তোমার বাড়িতে আগে ভাগেই নানার বাড়িতে যাবো, হয়তো আরো খুশি, কারণ নানার বাড়ির কথা মানুষ বেশি মানে বাচ্চাদের বেশি স্মরণ হয়, কারণ ওখানে গেলে যা চায় তাই পায়, কোন মানে ধমক টমক কিছুই নেই, ঠিক না? ঠিক বলেন তো। আচ্ছা যাই হোক, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার খালার বাড়িতে গেছেন, আর তাহলে এই হিসাবে তার খালুকে হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগলেন নিয়ম মতো তাহাজ্জুদের সালাত পড়ার জন্য। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবী গেছেন হাম্মামে, তিনি ছোট বাচ্চা, পানি টানি সব ব্যবস্থা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে পেশ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী কত খুশি। যদি আপনি যদি বড় হয়ে যান আর একজনকে একটা জিনিস হাদিয়া দেন, কি বলেন, খুশি হয় কিনা? ওই আমি মাঝে মধ্যে দেখেন না, ও সে আমাকে এইটা দেয়, আমি মাঝে মধ্যে তার প্রশংসা করি কিনা, করি কিনা বলেন তো? হ্যাঁ দা করি, কেন, স্বাভাবিক, মানুষ খুশি হয়। কিন্তু আপনি যদি আঘাত দেন তাহলে কি হবে, দোয়ার পরিবর্তে কি আসবে, বদদোয়া, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন পানি, কে দিয়েছে, আমি এনেছি, ছোট বাচ্চা। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তিনি ওই কোন রকম হয়তো 14-15 বছর বাচ্চা হবেন, ফুল স্মরণ হচ্ছে না, লা হাসতু ইহতিলাম, অর্থাৎ ওই সাবালক হওয়ার মতো, তাহলে এই ছোট বাচ্চা ছিলেন। এবারে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিলেন, তিনি এত খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাতা, হে আল্লাহ তুমি তাকে কিতাবের জ্ঞান দান করো আর হিকমতের জ্ঞান দান করো। আর হিকমত বলতে কি, সুন্নাহ, নবীর সুন্নার জ্ঞান দান করো। আর কোন রওয়ায়াতে তাবীরের কথাও আছে, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, বলেছেন কিতাবের জ্ঞান দান করো, যার ফলে তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবার সেরা মুফাসসির হয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাহলে শুধু বোঝা গেল শুধু বই পড়লে হয় না, কি বলেন, শুধু বই পড়লে হয়? কেউ যদি মনে করেন আমি আমার স্মরণশক্তি খুব ভালো, আর আর কিছু লাগে না, কি দোয়া টুয়া, লা দোয়া লাগে কিনা? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আর বর্তমানে আমাদের জন্য দোয়া লাগবে, যারা কোরআন পড়ে, কায়দা পড়ে, এখানে এই সেন্টারে হয়তো কেউ কেউ আছে, সবার স্মরণশক্তি সমান না, কারো স্মরণশক্তি দুর্বল, তুমি স্মরণশক্তি দুর্বল নয় মুশকিল, আসতে থাকো, পড়তে থাকো, আর ওখানে আল্লাহর দরজায় নক করো, তার মানে কোনটা, দোয়া করো, সেজদায় বলো, তাহাজ্জুদের সালাতে বলো, বলো আল্লাহ আমাকে কোরআন পড়ার, কোরআন শিখার তৌফিক দাও, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আমার কাছে যারা আছে এখানে ওই মুবারকের, আপাতত 12টার পরে তারা 7 জন এখানে কোরআন পড়তে আসেন, আলহামদুলিল্লাহ 7 জন, আরো আছে কয়েকজন, ওরাও আছে, ওরা বলে উস্তাদ আপনি আমাদের জন্য দোয়া করুন, দোয়া তো সব সময় করি, দোয়া কোন সময় করি না, যারা কাজ শেষ হওয়ার পরে 12টার পরেই এখানে এসে যায়, গড়ে গিয়ে ঘুমাবে, আর না অনেক মানুষ আছে টিভি দেখে ঘুমায়, বলে আরো খালাম আমি মুশকিল, আরো কিছু সময় আমি টিভি দেখে তারপর ঘুমাবো, ঠিক না? ঠিক বলেন তো। আর এরা এই সময়টা কাজে লাগিয়ে এখানে আসছে, এদের জন্য দোয়া আসবে কিনা? আচ্ছা আমি বলি আমি যদি দোয়া নাও দেই মুখ দিয়ে, মন থেকে দোয়া আসছে কিনা? তাই আমি আপনাদের সকলকে বলছি সময়টা কাজে লাগান, আল্লাহর কালাম পড়ুন, আল্লাহর কালাম শিখুন, এই কাজ আপনার সাথে যাবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কুরআন শিখো, কুরআন পড়ো, কারণ কুরআন কিয়ামতের দিন যারা কুরআন পড়বে এর উপর আমল করবে তাদের জন্য কুরআন সরাসরি আল্লাহর দরবারে সুপারিশ করবে। এবারে যদি আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে ওরা নাজাত পাবে কিনা? অবশ্য অবশ্যই নাজাত পাবে। যাই হোক, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন আব্বাসকে তার বিশেষ পরিষদে তিনি তাকেও আহ্বান করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস ছোট বাচ্চা, অন্য সব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলেন আমাদের তো বাচ্চা আছে, ওকে তিনি নেন কেন? স্বাভাবিক একটা কথা এসেছে। তিনি একদিন সবাইকে জড়ো করলেন, জড়ো করে বললেন তোমরা আপনারা বলুন তো ইদা জাআ নাসুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, তাফসীর কি? কেউ বললেন আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা তার গুণগান বর্ণনা করব, তার কাছে ক্ষমা প্রার্থনা করব যখন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আর বিজয় দান করেন, স্বাভাবিক যেরকম আছে আর কি। আর কেউ কেউ বললেন আমরা জানি না, কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, এবারে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ বিন আব্বাসকে, হে আব্দুল্লাহ বিন আব্বাস তুমি কি বলো? তিনি বলছেন হুয়া আজালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাহু আল্লাহু লাহ, এই সূরা এসেছে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ। আজাল, আজাল মানে কি? মৃত্যু। এই সূরা নাযিল করে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে তার মৃত্যু সন্নিকটবর্তী। এবারে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াল্লাহি মা আ'লামু মিনহা ইল্লা মা তা'লাম, আল্লাহর কসম খেয়ে বলছি হে আব্দুল্লাহ বিন আব্বাস তুমি যে তাফসীর জানো ওই তাফসীর আমি জানি। সুবহানাল্লাহ। তারপরে কি হলো? এই রিওয়ায়েতটি বুখারীতে। এবারে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখালেন আব্দুল্লাহ বিন আব্বাসের ইলম। তাহলে ইলম কি সবার সমান হয়? তাই কেউ যদি আপনার থেকে বেড়ে যায় ইলমে, হ্যাঁ, আপনি তার সাথে হিংসা করবেন না, হিংসা করলে আপনারই ক্ষতি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর করলাম, আরো তাফসীর রয়ে গেছি, তাফসীর করা শেষ হয়ে গেল আল্লাহর কালামে। সুবহানাল্লাহ। আচ্ছা, একদম লাস্টে আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ সবচেয়ে সর্বাধিক তওবা কবুলকারী, মানে এর কোন আধিকত্যের কোন শেষ নাই। যতই বান্দা গুনাহ করুক না কেন আর আল্লাহর দিকে যদি রুজু করে আল্লাহ তার তওবা কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। তাই তওবার আলোচনা পূর্বে করেছি, আরো করব শুধু তওবা। তাহলে আমাদের এখানে জানা দরকার আল্লাহর দরজা, রহমতের দরজা, তওবার দরজা খুলে আছে। আমৃত্যু, মৃত্যু না আসা পর্যন্ত, বুঝতে পারছেন, আপনি তওবা করতে পারবেন। কিন্তু কথা হলো আপনি শুধু বলবেন হ্যাঁ আল্লাহ করিম, আল্লাহ করিম, আর আল্লাহ নাফরমানি করবেন। আচ্ছা, আপনি কি জানেন কোন সময় আপনার মত আসে? হয়তো আপনার ব্যাগে তোবা নাও জুটতে পারে। তাই আপনাকে সবসময় তোবার অবস্থায় থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের খাতা কচুরি মাফ করো, আমাদের মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এই আলোচনায় ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ মাফ করো। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আমাদের মন পাক করো, আমাদের মনে তুমি তাকওয়া দান করো, তোমার ভয় দান করো। اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى، اللهم انا نسالك الثبات في الامر والعزيمه على الرشد، ونسالك شكر نعمتك وحسن عبادتك، ونسالك قلبا سليما ولسانا صادقا، ونسالك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم، ونستغفرك لما تعلم. ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين، ودمر اعداء الدين. اللهم دمر اعداء الدين، اللهم دمر اعداء الدين، اللهم مزق جمعهم، اللهم شتت شملهم، اللهم دمر سلاحهم، اللهم خذهم أخذ عزيز مقتدر واجعلهم عبرة للمعتبرين يا قوي يا عزيز يا ذا الجلال والإكرام اللهم من أراد الإسلام والمسلمين وبلادهم شرا اللهم فكده اللهم فأشغله بنفسه واجعل كيده في نحره واجعل تدبيره في تدميره اللهم اجعل تدبيره في تدميره يا قوي يا عزيز ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.